শুনো মহারাজ রাজাধিরাজ, শুনো সবে তোমরা শুনো সবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে। সেরাজীবী মানুষ কত সমাজের ভেতরে, রোগী সুখী অনাহারে ধুকে ধুকে মরে। সেরাজীবী মানুষ কত সমাজের ভেতরে, রোগী সুখী অনাহারে ধুকে ধুকে মরে। ওদেরই হিসাব ওদেরই জবাব দিতেই হবে একদিন, দিতেই হবে। একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে। শোনো মহারাজ রাজাধিরাজ, শোনো সবে তোমরা শোনো সবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে। আধা জাহানের শাসক খলিফা উমর, প্রজাদের দুঃখ সুখের রাখিতেন খবর। আধা জাহানের শাসক খলিফা উমর, প্রজাদের দুঃখ সুখের রাখিতেন খবর। সুদূর ওই ফোরাতের তীরে না খেয়ে হয়, যদি একটি কুকুর যায় মরে যায়। সুদূর ওই ফোরাতের তীরে না খেয়ে হয়, যদি একটি কুকুর যায় মরে যায়। কি দেব হিসাব কি দেব জবাব, ভয়ে কাতর ছিলেন ভেবে ভেবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে। শুনো মহারাজ রাজাধিরাজ, শুনো সবে তোমরা শুনো সবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি কুকুর যদি না খেয়ে মরে জবাব দিতে হবে, একটি প্রাণীও যদি না খেয়ে মরে জবাব দিতে হবে।